ও মোর খোজাজি, তুমি মোর মাঝি, তোমাতে রাজে আল্লাহ তালা। তুমি হিন্দুস্তানে পীরে লালা, হিন্দুস্তানের তুমি বাতি, রসুল পাকের নূরের জ্যোতি। হিন্দুস্তানের তুমি বাতি, রসুল পাকের নূরের জ্যোতি, পীর ছাড়া নেই কোনো গতি। ও মোর খোজাজে, ও মোর খোজাজে, তুমি মোর মাঝে, তোমাতে রাজে আল্লাহ তালা। তুমি হিন্দুস্তানে পীরে লালা, খোজা মহিনুদ্দিন করি গো একেন, তুমি জিন্দা আছো আজমেরে, শুধু আজমের বলা ভুল, তুমি আওলাদে রসুল, জিন্দা আছো আশিকের অন্তরে। ভক্ত মুরিদ যা আশা করে, খোজা যে মোর পুরা করে, খালে ফেরে না। ভক্ত মুরিদ তার ছেলের সমান, ধরেছে যে জন খোজার দামান। ভক্ত মুরিদ তার ছেলের সমান, ধরেছে যে জন খোজার দামান, হয়েছে সে জন খাঁটি মুসলমান। ও মোর খোজাজে, ও মোর খোজাজে, তুমি মোর মাঝে, তোমাতে রাজে আল্লাহ তালা। তুমি হিন্দুস্তানে পীরে লালা, জমজমের পানি দিয়ে ধুয়ে দেব খোজাজির মাজার, ঝরছে দরুদের বরসাত, হবে আজকে মুলাকাত, আজমের যেন নেকির বাজার। ফেরেশতারা বিনা পয়সায় আজমিরেতে নেকি বেলায়, ভক্ত ছুটে খোজাজি মোর দুলহা সাজে, কলমা দরুদের সানাই বাজে। খোজাজি মোর দুলহা সাজে, কলমা দরুদের সানাই বাজে, মনে হয় যেন এসেছি হজে। ও মোর খোজাজে, ও মোর খোজাজে, তুমি মোর মাঝে, তোমাতে রাজে আল্লাহ তালা। তুমি হিন্দুস্তানে পীরে লালা, আজ মেরে ওলি গলে সেজেছে জান্নাতের বাগান, সেই বাগানের যত ফুল সবাই আশিকে রসুল। খোজা বাবা বাগানের দরওয়ান, নবীজি বাগানের মালিক, ফুল ফোটায় মোরে আল্লাহ খালেক, খোদার খেলা। দরওয়ান যদি পাশ করে দেয় বাগান, তবে প্রবেশ করা যায়। দরওয়ান যদি পাশ করে দেয় বাগান, তবে প্রবেশ করা যায়। গস পিয়া মোর হাত ধরে নেয়, ও মোর খোজাজে, ও মোর খোজাজে, তুমি মোর মাঝে, হুকুমতে রাজে আল্লাহ তালা তুমি হিন্দুস্তানে পীরে রালা যাদুগির জয় পাল কি পোড়া কপাল তার জাদু আর চলে না হজার খড়ো মির্তা শের জয়পাল মার খেয়ে অস্থির যে মারের কোন আওয়াজ হয় না এক ঘটি পানি তুলে নিল আনা সাগর শুকিয়ে দিল সে কি করামাত ছিল খোজা মদিনায় বসে এলো খোজা ফকিরের বেশে ছিল খোজা মদিনায় বসে এলো খোজা ফকিরের বেশে রয়েছে খোদার সাথে মিশে ও মোর খোজা যে ও মোর খোজা যে তুমি মোর মাঝে তোমাতে রাজে আল্লাহ তালা তুমি হিন্দুস্তানে পীরে রালা গো খোজা বাবার দিওয়ানা ভয় হাসরের করে না খোজা বাবার দামান ধরিলে দোজখের আগুন ছোঁবে না খোজা বাবার দিওয়ানা যার ছেলে হয়েছ মুসলিম যে দিয়েছে দিনের তালিম তাকে ভুলো না বলছে কবি মইদুল ইসলাম খোজা বাবার আমি গোলাম বলছে কবি মইদুল ইসলাম খোজা বাবার আমি গোলাম খোজা রসিলায় সবে পেলাম ও মোর খোজা যে ও মোর খোজা যে তুমি মোর মাঝে তোমাতে রাজে আল্লাহ তালা তুমি হিন্দুস্তানে পীরে রালা www.anibas.in